তুমি বলো, তুমি তোমার প্রপোজিশনটা বলো পুরোটা। চাইছিলাম মানে যে কৃষকের ছেলে কৃষিকাজ করছে যেটা সম্মানের সাথে, মানে আসলে ওই উনি যেটা বলছিলেন মানে ডাক্তারি করলে 500 টাকা ভিজিট পাবো আর কৃষিকাজ করলে আমি সেই ইয়েটা পাবো না, সেই জায়গাটা থেকে কিছুটা আমার মনে হয় যে ওই পেশাটা না করাই ভালো বা ওদিকে না যাওয়াই ভালো, এরকম একটা প্রবণতা কাজ করে। আচ্ছা, মানে শিক্ষার মাপকাঠিটা তো আর মানে এখনকার যে সিস্টেমেটিক শিক্ষা সেটা তো আর এই পিএইচডি করলাম বা আমি মেডিকেলে কোনো রিসার্চ করে ফেলেছি এরকম তো বিষয়টা নয়, মানে এরকমভাবে কেন ভাবা হচ্ছে সেটা আমি বোঝার চেষ্টা করছি। আমি এটা ওর কাছে প্রশ্ন করলাম, তারা তখন বলছিলেন যে গ্রাম থেকে আমরা বেরোচ্ছি বা ইয়ে করছি, মানে আমি এই কারণে বলছি বাঁকুড়াতে আমরা ধরো একজন ডাক্তারের ছেলে ডাক্তার হলে প্রবলেমটা কোথায়, যদি একজন কৃষকের ছেলে কৃষক হলে মানে সেটার অসুবিধাটাই বা কোথায়? মানে আমি শুধুমাত্র সেটা কি শুধুমাত্র ফিনান্সিয়াল, মানে তোমার আমার কাছে প্রশ্নটাও তাই যে শুধুমাত্র কি ফিনান্সিয়াল কারণে? ওটাই হচ্ছে কথা, মানে ডাক্তার হলেই আমি প্রাতিষ্ঠানিক একটা সম্মানের জায়গা পেয়ে যাবো বা কৃষক থাকলে আমি সেটা পাবো না, এটাই বা এটা এটা কি সমাজে প্রতিষ্ঠিত রুল নয়? আমার প্রশ্ন সমাজের রুল না, সমাজ আমি একটা কথা বলি। এবার আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গাটাতে মানে এই জায়গাটাতে সমস্যাটা কোথা থেকে শুরু হয়? সমস্যাটা আমি ছোট্ট একটা এক্সাম্পল দাও, কেন সেই সম্মানের ব্যক্তি নন যেটা বলছে যে কারণ উপার্জন কম, ও দ্বিতীয় তাই তো বলছে, সেটাই তো এতক্ষণ একটা আলোচনা তো সেটা শুধু তাই আমি আমি দুটো দেখব। প্রথম হচ্ছে একজন ডাক্তারি পেশা যিনি করেন, আমি শুধুমাত্র ডাক্তারটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ডাক্তার বলতে পারি, ইঞ্জিনিয়ার বলতে পারি, উকিল বলতে পারি, কিংবা একজন প্রফেসর বলতে পারি, সেটা আমি শ্রম বিভাগে যদি দেখি যে খুব সহজ উত্তর আছে, কারণ কোনো ডাক্তার বলে ইঞ্জিনিয়ার ছিল চাষ করতে না না না আমি ওই যে ওটা তো আমি সহজ উত্তরের জায়গায় যাচ্ছি না না না না ও যেটা বলতে চাইছে যে যে ওটা পয়সার জন্য ডাক্তারের ছেলে কৃষিকাজ জানে না এই স্টেটমেন্টটা দিয়ে দিলাম, এই অবধি থেমে যাচ্ছি, মানে তার সেই পরিস্থিতিটাকে চেঞ্জ করার জন্য আমরা কি করব? একটা কারণ আমি বলতে পারি, সেটা হচ্ছে যে সমাজের যে একটা গতির যারা নিয়ে লিখেছে ঠিকেছে তারা বলে যে কায়িক শ্রমের কাজের থেকে মানসিক শ্রমের কাজ হচ্ছে উন্নত কাজ, ইন্টেলেকচুয়াল জব, ফলে ডাক্তারি সেটা নিশ্চিতভাবে এই যে কৃষিকাজ যেটা কিনা মূলত কায়িক শ্রমের কাজ তার থেকে একটা উন্নত পেশা এটা বলে বলে। এবার আমি কি এখানেও কোশ্চেন করব না করবো না সেটা হচ্ছে পরবর্তী একটা ইয়ে। হ্যাঁ বলো তুমি এবার কি কেন কোশ্চেন করা উচিত, তুমি যে যে বাঁকুড়ার কথা বলে বলছো। হ্যাঁ এবার এটা হচ্ছে কি পোস্ট মন্ডল কমিশন, এখানে তোমার যে এসসি এসটি বা এই যে রিজার্ভেশন শুরু হলো এখানে স্পাইক হয়েছিল, মানে কৃষকের ছেলে ডাক্তার হবে, কিন্তু তারপরে মানে তোমার হচ্ছে গিয়ে আবার কিছু বছর পরে মানে প্রায় 2000 এর পরে এটা একটা আবার হচ্ছে স্পাইক আউট করে, মানে একটা আপ ডাউন আছে, একটা ডাউন নিয়ে যায়। তার কারণটা যেটা ওরা বলছে সেটা হচ্ছে যে ইকোনমিক একটা সানডাউন হয়েছে 2000, এই সানডাউনের ফলে তোমার ইনকামিং জেনারেশন হয়নি, ফলে যে অলরেডি প্রিভিলেজ তার পক্ষে যে এক্সিস্টিং প্রিভিলেজ সেটা অ্যাক্সেস করা সহজ, কিন্তু যে অলরেডি প্রিভিলেজ নয় তার জন্য তো কোনো কোনো প্রিভিলেজ নেই, ফলে সে আবার প্রেফার করছে চাষের ছেলে চাষ হয়ে থাকো, আমার জন্য চাকরি নেই, আমার জন্য বেটার অপশন, ফলে এইটা কিন্তু একটা চলছে, মানে রেখে কিন্তু একটা সঙ্গে আমি এর কথায় আমি দুটো কথা বলতে চাই বলি।